الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক সূরা সফর 9 ও 10 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে সত্য সহকারে সুপথ সহকারে ও দিনুল হককে সত্য দিন নিয়ে কেন লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহ পৃথিবীতে প্রচলিত সকল দিনের উপরে বিজয়ী করার জন্য ওয়াকাফা বিল্লাহি শাহীদা আর এই ব্যাপারে সাক্ষ্য দাতা হিসেবে আল্লাহই যথেষ্ট ইয়া আইয়ুল্লাযীনা আমানু হে ইমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাব আলিম আমি কি তোমাদেরকে আমার একটা তেজারতের কথা বলে দেব না যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে মর্মান্তিক শাস্তি থেকে ব্যবসাটা হলো এই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে দয়ালিকুম খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো দুটো আয়াত পরপর রাখেন সূরা সাফ 9 এবং 10 আয়াত আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তার নবীর আনিত দিন পৃথিবীতে বিজয়ী করার জন্য নবীকে পাঠানো হয়েছে এই সাক্ষ্যের তো বাস্তবতা বাস্তব পদ্ধতিটাই বলে দিচ্ছেন 10 নম্বর আয়াতে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস আনবে এবং বিশ্বাসের অনুকূলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে, মাল দিয়ে এবং জান দিয়ে। বোঝা গেল, দিন বিজয়ী হওয়ার শর্ত হচ্ছে বিশ্বাস, কর্ম এবং প্রচেষ্টা। তিনটা শর্ত একত্রিত না হলে দিন বিজয়ী হবে না, বাহ্যিকভাবে পরাজিত থাকবে। অথচ আল্লাহ বলছেন তার দিন অবশ্যই বিজয়ী, তিনি এর জন্য সর্বোত্তম সাক্ষ্যদাতা। বাংলাদেশে দুটা দিন চলছে, শুধু বাংলাদেশই নয়, প্রায় সকল দেশেই, মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, সব দেশে মূলত দুটা দিনের সংঘাত চলছে। একটা আল্লাহর দিন, একটা শয়তানের দিন। শয়তান ইচ্ছা মতো আইন তৈরি করে মানুষকে জুলুম করছে। শয়তান বলতে জিন বুঝেন না, মেলা জিন্নাত ওয়ান নাস, জিন এবং মানুষ উভয়ের মধ্যে শয়তান কাজ করে। শয়তান নিজের ইচ্ছা মতো আইন তৈরি করে মানুষের উপরে চূড়ান্ত জুলুম স্টিম রোলার চালিয়ে যাচ্ছে, আর তার পাশাপাশি আল্লাহর দিন, তার সত্য দিন নিয়ে একদল মানুষ লড়াই করে যাচ্ছে। সর্বত্র এই সংঘাত চলছে। আল্লাহ ওয়াদা করছেন সত্য দিন বিজয়ী হবে, মিথ্যা কখনোই বিজয়ী হবে না। বিজয়ীর সংজ্ঞা কি? আমাদের অনেকের ধারণা বিজয়ীর সংজ্ঞা হচ্ছে বাইতুল বঙ্গভবন দখল করা, জাতীয় সংসদে অধিকাংশ এমপি আমার পক্ষে হওয়াটাই বিজয়ী হওয়ার বড় দলিল। কোরআনিক সেন্স এটা নয়। একটা মানুষ একদিন আগেও শয়তানের অনুসারী ছিল, আজকে সেই মানুষটা একেবারে ইউটার্ন করল। দুদিন আগে যে দুর্নীতিবাজ ছিল, দুদিন আগে যে হিরোইন খোর ছিল, দুদিন আগেই যে মদ খোর ছিল, দুদিন আগেও সে নারী ধর্ষক ছিল, একদিন পরেই তার পুরো লাইফ চেঞ্জ হয়ে গেছে। সেগুলো থেকে তওবা করে ফিরে আসছে। মানুষের আকিদা পরিবর্তনের মাধ্যমে পুরা মানুষটাকেই শয়তানের উপরে বিজয় করাটাই হল মূল বিজয়ী। এইটা কখনো কখনো রাজনৈতিক ক্ষেত্রে প্রতিভাত হয়, সেটা মোটেই নিষিদ্ধ নয়, বরং নিঃসন্দেহে সহায়ক। যেটা হয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে, কয়েকশো বছর ধরে খেলাফত ইসলামিয়া মক্কা মদিনা ইরাক সিরিয়া সর্বত্র বিরাজিত হওয়ার ফলে 800 বছর ধরে ইউরোপে ইসলাম রাজনৈতিকভাবে বিজয়ী থাকার ফলে, 650 বছর ধরে ভারতবর্ষে রাজনৈতিকভাবে মুসলমানরা বিজয়ী থাকার ফলে এগুলো হয়তো বাস্তবতা পেয়েছে, কিন্তু এগুলো মূল বিজয় নয়। যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে 650 বছর মুসলমানরা রাজত্ব করেছে, যে মুসলমানদেরকে হিন্দুরা দিল্লি সরবা জগদীশ সরবা বলে লকব দিয়ে সামনে যে সেজদা করত, সেই খোদ দিল্লি শহরেই মুসলিম মাইনরিটি, যে বাংলাদেশে 190 বছর ইংরেজ শাসন করেছে, সেই বাংলাদেশেই এদেশের মানুষ কিন্তু সবাই ইহুদি খ্রিস্টান হয় নাই, এমনকি ইংরেজও হয় নাই, হিন্দু বা মুসলমান যে ধর্ম যারা ছিলাম তারা তাই আছে, আমাদের কিছুই পরিবর্তন হয় নাই। তো রাজনৈতিক বিজয় মূলত বিজয় নয়, আকিদাগত বিজয়টাই আল্লাহর দৃষ্টিতে মূল বিজয়। যে বিজয়ের সবক দিয়েছিলেন আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ এবং তার নেতৃত্বে পরিচালিত এদেশের সারা ভারতকে নাড়া দিয়েছিল যে আন্দোলন, জিহাদ আন্দোলন এবং আহলে হাদিস আন্দোলন, তাদের আন্দোলন এমন বেশি নাড়া দিয়েছিল যে হাজার হাজার মানুষ বেদাত ছেড়ে, শিরক ছেড়ে তৌহিদের অনুসারী হয়ে গেছিল, পুরা রাজশাহী থেকে উত্তরবঙ্গে বরেন্দ্র অঞ্চল সবই হাজার হাজার আমাদের বাপদাদারা আহলাদিস হয়ে গেছিল, তাদেরকে কিন্তু এখন যতই যাই হোক না কেন আর কিন্তু বেদাতি বানানো যাচ্ছে না। তাদের ভাগ্যে জেল জুটেছিল, জুলুম জুটেছিল, ফাকতুলহুম হায়স অজাত্তুমহুম অর্ডার জুটেছিল ব্রিটিশ গভর্নমেন্টের, যেখানে আহলাদিস পাওয়া সেখানে খতম করো, তখন বলা হয়তো ওহাবি এবং সমস্ত বেদাতি আলেমরা যারা খানকা পীর মাসায়েকের লকবধারী নবাব নাইট খানবাহাদুর লকবধারী এরা সবাই আরাম আয়েশের গদিতে বসে ফতোয়াবাজি করত, আর এই নিরীহ আহলাদিস মানুষগুলা ইংরেজের জেলখানা ভর্তি হত, আন্দামানে দ্বীপান্তরে নির্বাসিত হত, তাদেরকে প্রকাশ্য টাঙিয়ে পিটিয়ে হত্যা করা হতো, ফাঁসির জন্য জেলখানা ঢুকাতে হতো না, প্রকাশ্য দিল্লির ইন্ডিয়া গেটের সামনে আহলাদিস পেলেই ধরে ঝুলিয়ে রাখা হতো, এই দেখো আহলাদিস হলে তার শাস্তিটা কি যাতে মানুষ দেখতে পায়। হাসি মুখে যারা জীবন দিয়েছিল তারা কিন্তু দুনিয়ার স্বার্থে জীবন দেয় নাই, তারা কখনো ভারতের বড়লাট হওয়ার উদ্দেশ্য নিয়ে লড়াই করে নাই, তারা একটাই চেয়েছিল শিরক বেদাত অধ্যুষিত এই ভারতবর্ষে তৌহিদ ও সুন্নার বৈজয়ন্তী ঘোষিত হোক এবং এই দেশে কুফুরি শাসন অবসান হয়ে এখন ইসলামিক শাসন প্রবর্তিত হোক। তারা কখনো এই কুফুরের সামনে আপোষ করে নাই, কুফুরি আকিদার সঙ্গে আপোষ করে নাই, আর সে কারণেই তারা চলে গেছে, লাখ লাখ কোটি কোটি মানুষ আজ পর্যন্ত আহলাদিস হিসেবেই জীবন কাটিয়ে দিচ্ছে। দিল্লির জামা মসজিদে আল্লামা শাহ ওলিল্লাহ দেহলভী ইমামতি করছেন, বেরিয়ে আসছেন, অপরাধ ছিল তার এই তিনি প্রথম কোরআনের ফার্সি তর্জমা করেছিলেন, তো এই সমস্ত হালুবাখর মৌলবীরা ফতোয়া দিল 200 মৌলবী একসাথে হয়ে, কোন কোন রওয়ায়েতে পাওয়া যায় 1500 মৌলবী একসাথে ফতোয়া দিছিল যে ওলিউল্লাহ দেহলভী কাফের হয়ে গেছে কারণ কোরআন পরিবর্তন করে ফেলেছে, অতএব তার রক্ত হালাল। গুন্ডাদের তো দিন ধর্ম নাই, হুজুররা খেপিয়ে দিতে গুন্ডারা চলে আসছে তরবারি নাঙ্গা তরবারি চারিদিকে, মুসল্লিরা এই দৃশ্য দেখে সব পালাইছে। ওলিউল্লাহ দেহলভী তাকিয়ে দেখেন মাত্র 9 জন দাঁড়িয়ে আছে, কি হে তোমরা পালাচ্ছ না কেন? আমরা আহলাদিস, আপনি হক কাজ করেছেন, হকের জন্য জীবন যাবে, মরলেই জান্নাতে চলে যাব, দুনিয়ার কোন চাওয়া আমাদের মধ্যে নাই, আপনি যে পথের পথিক আমরা সেই পথের পথিক, জীবন তুচ্ছ, আজকে না দুদিন পরেই মরব, দুদিন আগে নাই মরলাম, কিন্তু হক কোশ্চেন করে বাতিলের সামনে মাথানত করে না। মাত্র 9 জন যারা দিল্লি গেছেন তারা দেখছেন জামে মসজিদ কত বড়, এর চেয়ে কয়েক গুণ বড় জামে মসজিদ, হাজার হাজার মুসল্লি পালিয়ে চলে গেছে। ওলিউল্লাহ দেহলভী সিঁড়ি দিয়ে নেমে আসছেন, দুই পাশে নাঙ্গা তরবারি নিয়ে গুন্ডারা দাঁড়িয়ে আছে, একটা মানুষকে মারার জন্য এতগুলো তরবারি, এই 9 জন আহলাদিস একসঙ্গে তকবীরুল্লাহ আল্লাহু আকবার বলে বাস এতটুকুই, আল্লাহ আমাদের তো কিছুই না, নিরস্ত্র আমরা, আল্লাহ তোমার বড়ত্ব ঘোষণা করছি, একটু পরেই তো শহীদ হব, আল্লাহ পাক অতটুকু ওসিলাই যথেষ্ট আল্লাহর জন্য, আমার বান্দা যে আমার আশ্রয় নিয়েছে, বাস এবার আল্লাহ তার কাজ শুরু করলেন, সঙ্গে সঙ্গে ওই 200 গুন্ডার হাত থেকে তরবারি অটোমেটিক হাতে পড়ে গেল। ইতিহাস যাচ্ছলমান ভাসতেছে এখনো, এখন আপনারা দিব্য কোরআনের তর্জমা বাংলায় পড়ছেন, উনি করেছিলেন ফার্সিতে, এটাই হয়ে গেল উনি কোরআন পাল্টাই ফেলেছে। যারা প্রথম রিস্ক নিয়ে হক প্রকাশ করে তাদের উপরে জুলুমটা বেশি হয়। আমরা যখন আরবি কায়দা লিখলাম বল ইমানের ভিত্তি 6টি, আমন্তু বিল্লাহে ও মালায়েকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, জীবনভর পড়ে আসতেছি ওয়াল বাসে বাদাল মউত, তাই পড়েন নাই, বুড়োগুলো জানে জোয়ানগুলো বুঝবেন এগুলো, এটা আমরা আরবি কাদের থেকে উঠিয়ে দিলাম, এটা হবে না। ইয়াউমুল আখির মানে তো আখেরাতের উপরে বিশ্বাস, আখেরাত তো কিয়ামতের পরেই তো হয়, কিয়ামতের আগে কি আখেরাত হয় নাকি? কিন্তু অল বাসে বাদাল মউত যেহেতু বাংলাদেশ চালু আছে ওইটা আমি উঠিয়ে দিলাম, আহলে সুন্নাত জামাতের সেক্রেটারি সভাপতি মিটিং করে ফতোয়া দিয়ে দিল ডক্টর গালেব কাফের হয়ে গেছে, সে শয়তান, সে পথভ্রষ্ট, তার সঙ্গে যারা আছে সবাই শয়তান হয়ে গেছে, এদের কতল করা ফরজ, দৈনিক পত্রিকা সব বেরিয়ে গেল। 95 সালে কথা বলছে, রিস্ক যেহেতু প্রথম দিলাম অথবা হামলাটা আমার উপরে আসলো, আমরা কোন জবাব দেয় নাই। এখন সব বান্দায় বলতেছে ইমানের ভিত্তি 6টা, আর চিরকাল শুনেছে ইমানের ভিত্তি 7টা, অলবা আছে বাদাল মত সহ চলে গেল, আউট হয়ে গেছে। ওরিল দেহলবি ওরকমই ছিলেন, আহল হাদিসরা সে যুগেও ছিল আপোষহীন, কোরআন হাদিসের সত্যকে সামনে রেখেছে, এ যুগেও সেই সত্যকে সামনে নিয়ে চলেছে। বিজয়ী যদি কাউকে বলতে হয়, একমাত্র এরাই বিজয়ী দল, যারা বাতিলের সামনে মাথা নিচু করে, তারা যতই বক্তৃতা করুক, যতই দাবি করুক, তারা কখনোই হকপন্থী দল নয়। আল্লাহ বলছেন, আমি আমার রসুলকে পাঠিয়েছি বিজয়ী করার জন্য সকল দিনের উপরে। মক্কা মদিনায় তখন ছিল শয়তানের দিন, মূর্তি পূজা, মানুষ পূজা, নেতা নেত্রী পূজা, এগুলি সে যুগে স্বাভাবিক নিয়ম ছিল, গোত্রীয় নেতা পূজা। আল্লাহ রসুল এসে পরিষ্কার বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন পূজা চলবে না আল্লাহ ছাড়া। এই কথা কি অন্যরা বরদাস্ত করতে পারে নাকি? সংঘাত চলছে সত্য এবং মিথ্যার, শয়তান সবসময় তার কিছু এজেন্টকে বেছে নেয়। মুসলিম দেশে শয়তান বাছাই করে টুপু দাড়িওয়ালাদেরকে, যারা 75 সালাত আদায় করে, আর অমুসলিম দেশে বাছাই করে সমাজের বিলাসী কোটিপতি ধনী শ্রেণীকে, যাদের তাবাদের গরিব শ্রেণী করে, চোখ বুঝে সারা বিশ্বকে তাকিয়ে দেখেন এরাই সব জায়গায়। মুসলিম কান্ট্রিগুলো মুসলমানরা শাসন করে এটা সবাই বুঝে, কিন্তু তারা কোন মুসলমান যাদের মধ্যে বৈষয়িক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার চেতনা নাই? ইহুদি খ্রিস্টানরা চায় যে মুসলমানরা যত পারে চিল্লা দিক, যত পারে ওরস করুক, যত পারে আখেরি মোনাজাত করুক, যত খুশি পারে বাতুল মোকরাম ভরি ফেলে দিয়ে তারাবি পড়ুক, রোজা করুক, হজ করুক, উমরা করুক, যত পারে করুক গা, কিন্তু আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনীতি, আমাদের যে বিচার ব্যবস্থা, তথাকথিত বাজে বিচার ব্যবস্থা চলছে এদেশে, দুর্নীতিবাজকে সাহায্য করার বিচার ব্যবস্থা চলছে এদেশে, এটা যেন বাংলাদেশ ঠিক মতো চলে। যে ধোকাবাজি রাজনীতি গণতন্ত্রের নামে চালাচ্ছে মানে সারা বিশ্বে, ওটা যেন এদেশে চলে, এটা যদি মেনে নেয় কোনো সমস্যা নাই, তুই যত পারিস নামাজ পড়ে গিয়ে। সেটাই হচ্ছে বাংলাদেশ, যারা এদেশে রাজনীতি করে আলহামদুলিল্লাহ প্রায় সবাই হাজি সাহেব এবং প্রায় সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হজ করেন, সিএম পালন করেন, কিন্তু বুঝেন না যে আমার পুরা লাইফটা গোলামি করছে কার? ইহুদি নাসারা শয়তানদের গোলামি করছে আমার লাইফ, আমার বিচার ব্যবস্থা, আমার অর্থ ব্যবস্থা, আমার রাজনৈতিক ব্যবস্থা, সবটাই চলে গেছে তাদের দখলে। লা ইলাহা বলার পরে ওই ক্ষেত্রে তাদের ইলাহ মানা যায় না। সেজন্য আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাহ বাংলাদেশ ছাড়া যতগুলো ইসলামী দল আছে টুপি দাড়িওয়ালাদের, এই সবগুলো ইহুদি নাসারাদের গোলামি করছে, পুরা পুরি ইবাদত করছে একেবারে। দাসত্ব যাকে বলা হয় তাই, তার বাইরে কত বড় ক্ষমতা তাদের নাই, তারা এখন নিজেকে বাঁচানোর জন্য বলছে পরিস্থিতির কারণে আপাতত জায়েজ, কারণ তাদের উসুলি ফেকা রয়েছে, আর জরুরত তুমিহুল মাহজুরাত, প্রয়োজন অনেক সময় নিষিদ্ধ বস্তুকে হালাল করে দেয়, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হয় কখন? ওই একটা আয়াত পাইছে কোরআনে, একেবারে মৃত্যুর সময় কিছু খেতে না পেলে যদি মরা ছাগলও যদি পাও তাও খাও, আছে না একটা কোরআনে আয়াত, ওইটা দিয়ে জায়েজ করে সব কিছু। এই সমস্ত ধোকাবাজ ধর্মীয় নেতারা, রাজনৈতিক নেতারা, দুনিয়াকে ধোকা দেওয়া সম্ভব, আল্লাহকে ধোকা দেওয়া তো সম্ভব নয়। হক বিজয়ী হবে হকপন্থীদের মাধ্যমে, ফেরেশতা আসবে তখন যখন হকপন্থী এগিয়ে যাবে এক পা, আল্লাহ আসবেন দু পা। অতএব যারা দিনদার পরহেজগার মানুষ তাদের উদ্দেশ্যে বলছি, পরহেজগারে খালি সালাতের সময় করেন না, যখন অদাড়ে ব্যবসা করতে বসবেন খবরদার যেন হারাম ব্যবসা করবেন না। এখন জিনিসের দাম বেশি, কিনে রাখলাম দু মাস পরে দ্বিগুণ দামে বিক্রি করলাম, এটা হল পুঁজিবাদ। 40 দিনের বেশি মাল রাখতে পারেন না সাধারণ অবস্থায়, আর যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেবে তখন 1 ঘন্টাও রাখা যাবে না। পুঁজিবাদী অর্থনীতি গরিবের রক্ত শোষণ করে। একটা মানুষ গরিব, সে দায়ে পড়ে গেছে, আপনাকে 1 লক্ষ বা 10,000 টাকা চাচ্ছে, আপনি সুযোগ পেয়ে গেলেন, তোমার জমিটা আমার লিখে দাও, দিল, লিখে বন্ধক রাখলাম, 10,000 টাকা দিয়ে জমি বন্ধক নিলাম 1 বিঘা, চলল যুগ যুগ ধরে সমানের চাই 1 বিঘা জমি আমি ভোগ করছি, আর ওই সেই 20 বছর পরে একজন টাকা 10,000 দিল, তখন তার জমিটা তাকে ফেরত দিলাম। এর চাইতে শোষণ আর দ্বিতীয় হতে পারে না। সুদের বাবা সুদ এগুলা, এমনি তো ব্যাংকে 100 টাকা 110টা পাওয়া যায়, আরে জমি যারা বন্ধক রাখে এরা হলে শ্রেষ্ঠ সুদখোর, এদের সমস্ত হারামি টাকা জাহান্নামে যেতেই হবে, কোন ঠেকাতে পারবে না, আপনার হজ কোনো কাজে লাগবে না, হারাম টাকা হজ হয় না। এমনি করে অসংখ্য প্রমাণ আপনার ঘরের মধ্যে আছে, আপনি কোন মানুষকে বিনা স্বার্থে উপকার করতে রাজি নন, অথচ ইসলামী অর্থনীতি হচ্ছে আপনি অবশ্যই মানুষকে ঋণ সাহায্য দিবেন, কিন্তু দুনিয়াবী কোন স্বার্থ থাকবে না, আল্লাহর অস্তে দিবেন। আল্লাহ বলছে ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ইউযাফালাহু, যে ব্যক্তি মানুষকে সুন্দর ঋণ দান করে আল্লাহ পাক তাকে ডবল ডবল নেকি দান করে থাকে। আল্লাহ ইউযাফাল মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরো আরো বেশি দান করে থাকে। কত নেবেন আপনি? নিঃস্বার্থে দান করার এই মানসিকতাই আমাদের হারিয়ে গেছে। ইসলামী ব্যাংকে চলে যান, বড় বড় আরাফা ব্যাংকে চলে যান, আমি নিজেকে দেখে আসলাম, বড় বড় পোস্টার মারা, কোটিপতি হওয়ার তরিকা, যে ইসলাম কোটিপতি হওয়ার জন্য মানুষকে উস্কে দেয় ওটা কোশ্চেন করে ইসলাম নয়, ওটা পুঁজিবাদী অর্থনীতি। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখায়, লাখপতি হওয়ার স্বপ্ন দেখায়, আবার ইসলাম মানে ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, আবার ইন্স্যুরেন্স মানে নিশ্চয়তা, জীবনের নিশ্চয়তা যার নাই তার টাকার নিশ্চয়তা কিভাবে থাকবে? এইসব ধোকাবাজ মৌলবীদের ফতোয়া সবাই না, সাবধান থাকেন। এমন কোন শিক্ষক নাই যার ডিএসপি না ডিপিসি কি আর কিছু নাম দিয়েছে তাই করে, প্রতি মাসে টাকা জমা হচ্ছে, কত যে ফতোয়া পাচ্ছি হিসাব নাই, ছেলে একটা বা মেয়ে একটা হলো সঙ্গে সঙ্গে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বসে এলো, আরে ইসলাম ব্যাংকে খুলেছে আমার অসুবিধা নেই তো, হালাল হয়ে গেছে সব। এখানে ওখানে স্রেফ একই উদ্দেশ্য, টাকা সঞ্চয় করো, নইলে ভবিষ্যতে কি হবে, তুমি যেন ভবিষ্যতের মালিক। একটা বেটা হজ করবে, তারও বাড়ি টাকা রাখার উপায় নেই, সে এখন থেকে টাকা জমাতেই থাকবে, 10 বছর পরে টাকা হবে হজে চলে যাবে, অথচ এই টাকা দিয়ে ব্যাংক কলেজে কত লাভ করে নিল তুমি তো হিসাব নাই। এটা করার তো নির্দেশ আল্লাহ দেন নাই, যখন তোমার ক্ষমতা হবে তখন হজে যাবে, এখন থেকে তিলি তিলে জমি হজ করতেই হবে, কে তোমাকে ফরজ করল? ফলে পুরোপুরি পুঁজিবাদী অর্থনীতিকে ইসলামী নাম দিয়ে চালন হচ্ছে এই বাংলাদেশে এবং বিভিন্ন দেশে, ইসলামাইজ করা হচ্ছে। ঠিক একইভাবে এদেশের ইহুদি নাসারা রাজনীতিকে ইসলামী রাজনীতি বানানো হচ্ছে শ্রেষ্ঠ বুজারি ওসিলা দিয়ে। পুরোপুরি ইউ টার্ন করুন, দুই রং ছেড়ে এক রং হওয়ার চেষ্টা করুন, দু রঙে ছোড় কর এক রং হো যা, সারাসার মোম ইয়া পাথর বান যা, হয় মোম হও না পাথর হও মাঝখানে হবে না। ইসলাম কখনো আপোষকামী দিন নয়, ইসলাম অবশ্যই বিজয়ী, তোমার মতো দুমুখ লক্ষ্য দিয়ে ইসলাম বিজয় লাভ করে না, ইসলাম বিজয় লাভ করে তার সত্যিকার অর্থে কিছু মানুষের মাধ্যমে, যে মানুষের মধ্যে আবু বকর উমর ওসমান আলী যারা কখনোই আপোষ করে নাই। মৃত্যুর সময় আবু বকর বলছে, হে আয়েশা দেখো তো আমার কি আছে, এতগুলো ছেলেমেয়ের বাপ তিনি দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন, আব্বা কিছুই তো নাই, তোমার গায়ে জামাটা আছে আর একটা তরবারি আছে আর একটা উট আছে, দাও আয়েশা সবই আল্লাহর পথে দান করে দাও, সবই বাইতুল মালে জমা করে দাও। আব্বা তোমার গায়ের জামাটা? হ্যাঁ। নতুন কাপড়ের জন্য জীবিত মানুষ বেশি হকদার, আমি তো মরে যাচ্ছি, আমি তো কবরে যাব, আমার তো নতুন কাপড় দরকার নাই, গায়ের ময়লা জামাটাই যথেষ্ট, এটা নিয়ে আমি চলে যাব। কোথায় সঞ্চয়? কি সঞ্চয়ের মানসিকতা? কেন সঞ্চয় করবেন আপনি? ছেলের জন্য কেন ভাবেন? ছেলের জীবনকে আপনি দিয়েছেন, বলেন বাবারা, ছেলের জীবনকে আপনি দিয়েছেন? কোশ্চেন কেন হতে পারে না? যে জীবন আপনি দিতে পারেন না, যে জীবন যিনি দিয়েছেন তিনি তার রুজিও দিয়েছেন, বিশ্বাস থেকে যদি ডাইনে বাই চলে যান আপনি ডিরেল্ড হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। ইসলাম অমনি অমনি বিজয় লাভ করে নাই, একটা মুসলমানের কাছে গিয়ে মানুষ শান্তি পাবে কোনো লেখালেখি দরকার হয় না। হ্যাঁ আপনারা তো বলবেন তাই বন্ধ রাখতে হারাম হয়ে গেল, দিনা সাহেব বন্ধক রাখতে পারেন যাতে টাকার নিশ্চয়তা থাকে, সেজন্য আপনি লিখিতভাবে রেকর্ড রাখবেন যে অমুকের কাছে আমি 1,00,000 টাকা দিলাম, এই টাকাটার বিনিময়ে ওই 10 কাঠা জমি আছে, যদি 5 বছর পরে দিতে না পারি জমিটা উনি বিক্রি করে নিয়ে নেবেন। এটা লেখাপড়া করা যাবে, কিন্তু জমি আপনি ভোগ দখল করতে পারবেন না, জমির মালিক জমি ভোগ দখল করবে, নাহলে দিবে কোথেকে? ওই জমি থেকে ধান করবে, তবেই তো সে আপনার টাকা শোধ করবে। বখারি একটা হাদিস শুনে দেখেন, আল্লাহ রসুল বলছেন বিগত যুগে একজন খাঁটি মুসলমানের কথা তোমরা শোনো, ব্যবসায়িক লেনদেনের কারণে তিনি তার ব্যবসায়ী বন্ধুকে বললেন যে ভাই আপনি তো আমাকে 1,000 কি জানে দিনার না দেরহাম বুঝি হবে ভুলে যাচ্ছি, এই 1,000 দিনার আপনি আমাকে ঋণ দিলেন, আমি অমুক তারিখে অমুক দিন টাকাটা আপনাকে ফেরত দিব, কিন্তু জাহাজ না পাওয়ার কারণে সেই তারিখে ওই ব্যবসায়ী এই ব্যবসায়ীর কাছে গিয়ে টাকাটা দিয়ে আসতে পারেন নাই। সে যুগে তো ভাই যাতায়াত ব্যবস্থা আমাদের মধ্যে এরকম ছিল না। তখন ওই ব্যক্তি জাহাজ ঘাটে গিয়ে সেই নদীর সাগরের কিনারে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার তো ওয়াদা ছিল আজকে টাকা দেব, কিন্তু আমি ওয়াদা পূরণ করতে পারছি না, কোনো যাতায়াত ব্যবস্থা নাই, কি করবো আমি এখন, তাই টাকাটা আমি তোমাকে দিলাম, তুমি ব্যবস্থা করো। কিরকম? ওই হয়তোবা কলার পেটিমাটি কিছু হবে, তখন তো পলিথিন টিন ছিল না, দুটা কাঠের মধ্যে দিলেন, দিয়ে বেঁধে দিলেন এবং কাঠটা বিসমিল্লাহ বলে সাগরে ভাসিয়ে দিলেন। এরপরে 2-3 বছর পরে কোন এক সুযোগে ওই মানুষটা আবার ওই সেই আগের সেই ঋণদাতা বন্ধুর বাজারে গিয়েছে, অনেকদিন পরে, 6 মাস বলেন আর 1 বছর বলেন পরে গিয়েছে, গিয়ে বলছে, বন্ধু আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন, আমি সঠিক টাইমে সঠিক দিনে আপনাকে টাকাটা দিতে পারি নাই, এই নিন আপনার টাকা, আবার 1,000 দিনে দিয়েছে। বন্ধু বলছে, আপনি তো টাকা দিয়েছেন আমাকে, ইনি বলছে, না আমি তো দেইনি টাকা আপনাকে, কারণ আমি তো আসিনি কখন, এখানে টাকা দিব কেমন করে? ওই বন্ধু বলছে, অবশ্যই টাকা দিয়েছেন, এই বন্ধু বলছে, অবশ্যই টাকা দেয় নাই, লাগছে গোলমাল, আসলে টাকা দেয় দুদিনে তো সত্যবাদী, তো কি ব্যাপার? বলে যেদিন আপনি বলেছিলেন ওই দিন দেবেন, সেই দিনই ঠিক সেই মুহূর্তে আমি গোসল করতে গেছিলাম সাগরে, দেখলাম দুটা কাঠের টুকরা ভেসে আসতেছে আমার দিকে, সাগরের ঢেউ এড়িয়ে ওই কাঠের টুকরা আমার দিকে আসা দেখে আমার সন্দেহ হলো, ব্যাপারটা কি, কাঠ আমার দিকে কেন আসতেছে? তখন আমি কাঠের টুকরা উঠালাম, উঠে খুলে দেখি ঠিকই 1,000 টাকার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, বলে আমি তো পেয়ে গেছি, সেদিন থেকে আপনাকে টাকা মাফ করে, যার টাকা তো নাই, টাকা তো পাওনা নেই আমার। তখন এই লোকটি বলছে, বন্ধু আমি আল্লাহকে টাকা দিয়েছিলাম, আল্লাহ তার বান্দাকে উদ্ধার করেছে ঋণ থেকে, আল্লাহ তোমার জন্য যাবতীয় প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাই হলো ব্যবসা। মানযাল্লাযী ইয়াকরিযুল্লাহ কারযান হাসানা, যে ব্যক্তি আল্লাহর জন্য কর্জে হাসানা দেয়, আল্লাহ তাকে বেশি বেশি দান করেন, কিভাবে তা আপনি জানবেন না? আপনার সন্তান কখনোই না খেয়ে থাকবে না যদি আপনি সবসময় আল্লাহকে কর্জ দেন, আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করছেন মাত্র 39 বছর বয়সে, 12টা সন্তানের বাপ, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা, হিতাকাঙ্ক্ষীরা বলছে, হে ওমর চলে যাচ্ছেন আপনি দুনিয়া ছেড়ে, না বলল বাচ্চাদের অবস্থা কি হবে? উনি বলছেন, আমার সন্তান যদি নেককার হয় আমি দোয়া করছি, আল্লাহ তুমি ওর নেককার সন্তানদেরকে দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত করো, আর যদি আমার সন্তান ফাসেক হয়ে যায়, হে আল্লাহ কোন ফাসেক সন্তানের জন্য তোমার কাছে আমি কোন দোয়া করব না, তোমার দোয়া যা তাই করো। চলে গেলাম দুনিয়া থেকে। ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানরা দুনিয়াতে সম্মানিত হয়েছিল, অসম্মানিত কেউ হয় নাই। সেই ওমর ইবনে আব্দুল আজিজেরই বংশ পরবর্তীকালে 132 হিজরি পর্যন্ত সারা ইসলামিক ওয়ার্ল্ড শাসন করেছে। এটি তো দুনিয়া, ইসলামী অর্থনীতি কখনোই মানুষকে পুঁজিবাদে উদ্বুদ্ধ করে না, ঠিক ইসলামী রাজনীতি কখনোই মানুষকে মানুষের প্রভু বানায় না, আনারব্যকুম আলা হয় না, এক ব্যক্তির চোখের ইশারায় সবকিছু চলবে আর বাকি এমপি মন্ত্রীগুলো একবারে দাসের মতো ব্যবহার করবে, এটা কখন ইসলাম নয়। ইসলামী দেশের প্রধানমন্ত্রী কোরআন হাদিসের বাইরে কোনো কথাই বলতে পারেন না, কোরআন হাদিসকে ভায়োলেট করে নিজের আইন চালু করবে, এটা কোশ্চিন কালো করে মুসলমান করতে পারে না। অথচ সেটাই হচ্ছে মুসলমানদের নাম দিয়ে সমস্ত ইসলামিক ওয়ার্ল্ডে, খালি এখানে না সব দেশে একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, কোথায় একটু বেশি কোথায় একটু কম, এটুকুই যা পার্থক্য। ফলে সত্যিকার অর্থে দিনকে বিজয়ী করতে হয় তাহলে আপনাকে মৌলিকভাবে তিনটা শর্ত মনে রাখতে হবে। আপনার ঈমানকে আগে দুরুস্ত করুন। তৌহিদ বলতে আপনি কি বুঝেন? শুধুমাত্র সালাতের ক্ষেত্রে রফাদান করলে কি আপনি আহলে হাদিস হবেন? অসম্ভব। আপনার সার্বিক জীবনে আপনি তৌহিদ প্রতিষ্ঠা করবেন, সব জায়গায় স্রেফ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না। ঠিক অমনিভাবে রেসালাতের ক্ষেত্রে রসুলের সঙ্গে কোন ইমাম বা কোন পীর বা কোন মুরব্বী বা কোন হুজুরকে শরিক করবেন না। রসুলের যে হাদিস পাবেন, দেনাম দেশে সারেন্ডার করবেন, ডানি বা তাকাবেন না, আমার অমুক হুজুর কি বললো, অমুক পীর কি বললে, দেখিয়ে বেড়াবেন নাকি আপনি? একটা ঘটনা শুনলেন ভাল লাগবে, ওমর ফারুকের নাম তো সবাই আপনারা জানেন, কেমন তেজি লোক, তো আল্লাহ রসুলের ভাষায় শোনেন। আল্লাহ রসুল বলছেন, ওমর যে রাস্তায় হাঁটে শয়তান সে রাস্তাতে পালায়। তার আর কিছু বলার আছে নাকি? এই ওমরের ছেলে আবদুল্লাহ, তাকে বলা হচ্ছে তামাত্তু হজ করা ভালো না কিরান হজ করা ভালো? উনি বলছেন তামাত্তু হজ করা উত্তম। প্রশ্নকারী বলছে, হে আবদুল্লাহ, আপনার বাপ ওমর তো বলতেন তামাত্তু হজ করাটা ভালো নয়, কিরান হজ করাটাই ভালো। এবার আবদুল্লাহ কি জবাব দিচ্ছে জানেন? আফা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাক্কু ওয়া ইউত্তাবা আম সুন্নাত ওমর? হে পাঠক, হে প্রশ্নকারী, বলো রসুলের সুন্নত আমার কাছে অধিকতর অগ্রগণ্য না ওমরের সুন্নত অগ্রগণ্য? আর কি বলবে, সব ঠান্ডা। এরকম হিম্মতওয়ালা যদি কোন ইমানদার থাকে, তার হাতেই ইসলাম বিজয়ী হবে। এটাও ঠিক, ওটাও ঠিক, পরিস্থিতির শিকারে নিষিদ্ধ বস্তু হালাল হয়ে যাবে, এই ধরনের যুক্তি দিয়ে কোশ্চেন করে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা হল আমল। আগেরটা হল ইমান আকিদা। সবাই বলে হ্যাঁ আমরা তো হইদি বিশ্বাসী, এটা খুব সহজ কথা, কিন্তু ইসলাম বড় কঠিন জিনিস। অর্থাৎ বাস্তব জীবনে এই বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা কঠিন ব্যাপার, কারণ এটা প্রতিষ্ঠা করতে গেলে ঝুঁকি নিতে হয়, মানুষের অনেক গাল খেতে হয়, মার খেতে হয়, অনেক কিছু করতে হয়। আর তিন নম্বর হল এটাকে আরো সুন্দর করার দায়িত্ব আপনার। আপনার ইসলাম সাধারণ ইসলাম হবে না, আপনি যত বড় মানুষ হবেন তত বড় পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি উচ্চ শিক্ষিত মানুষ, আপনার পরীক্ষা বেশি, আপনি কম শিক্ষিত মানুষ, আপনার পরীক্ষা তো কম হবে। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, দেখো নবীদের কষ্ট বেশি কেন তা জানো? এই জন্য যে নবীদের উপরে দায়িত্ব বড় বেশি, আর নবীরা বুঝেন বেশি বিষয়টা। যারা যত বেশি বুঝবেন তার উপরে তত বেশি দায়িত্ব আসবে, আর দায়িত্বের কারণে তার ঘুম হয় না। একদিন আবু বকর বলছেন, হে রাসূল, আমার চুল যে পেয়ে গেল তাড়াতাড়ি? আল্লাহ রাসূল বলছেন, আর বাবা চুল পাকবে না, সূরা হুদ, সূরা মুরসালাত, এইসব সূরাগুলো যখন পড়ি, এই সূরাগুলোই তো আমাকে চুল পাকিয়ে দিয়েছে। অন্য একটা বর্ণনা এসেছে, ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে হুকুম দেওয়া হয়েছে তার মধ্যে দৃঢ় থাকো। এই সূরা হুদের এই 112 নম্বর আয়াতটি আমাকে বুড়ো করে ফেলেছে, মানে টিকে থাকা বড় কঠিন জিনিস। এর পরবর্তী যে বিষয়টি আপনাদেরকে বলে রেখে দিই, তিনটা মৌলিক বিষয় রয়েছে, ধরে রাখেন। বাঁচার পথ কি? সহজে দুনিয়ায় আমরা বাঁচতে পারবো যদি বাতিলের সঙ্গে আপোষ করা যায়। সমস্ত দেশ বাতিল, লারালাপা করছে, গান গাচ্ছে, আমি একটু গান গাই দিলাম, ক্ষতি কি? আমাদের এক স্যার কিছু রাশিয়াতে, আমি তোমার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে, এসে ক্লাসে কি মজার সঙ্গে গল্প করছে শুনেছ? আমি বুড়ো মানুষ, দাড়ি পাকা মানুষ, আর আমাকে নিয়ে রাশিয়ার নর্তকীরে নাচল, আমিও একটু নাচলাম। বলো এটি কোন খুশির খবর না খুশির খবর? আমার তো মেজাজ গেছে গরমে, স্যার আপনি নাচতে পারেন? কি করবো, জোরকে নাচলে বসে থাকা যায়? আরো যে লম্বা, আমাদের আরো দেশের তো নেতারা গেছিল, বলে আরে বাবা ওরা তো সাইজে লম্বা, আমি তো সাইজে বেটে, এই জন্য মাথায় মাথায় মিলে গেছে, এই জন্য আমাকে নিয়ে নাচা শুরু করছে, আমি আর কি করি? রাগের চোটে বলি ফেললাম, স্যার ধানমন্ডির মতন জায়গাতে আপনার 4 বিঘা জমির উপরে বিশাল বাড়ি, 12টা ছেলের বাপ আপনি, আপনার বারান্দা যে নির্যাতিত মানুষগুলো, ছিন্নমূল মানুষগুলো শুয়ে থাকে রাত্রে, নিরাশ্রয় মানুষগুলো শুয়ে থাকে প্রচন্ড শীতে থরথরে কাঁপে, রাশিয়ায় যে আপনার 16,000 খরচ হয়েছে, ওই টাকাটা যদি একটা ছিন্নমূলকে দিতেন জীবনের মতো সে আর ভিক্ষা করত না, তার দোয়ায় আপনি জান্নাত পেতেন। এই যে কথাটা বললাম, ভিতরে ভিতরে রেগে ফায়ার হয়ে গেল আমার উপরে, ব্যাস পরীক্ষার সময় অ্যাকশন নিয়ে নিল। জীবন হলে এইটাই, হক কথা বলা যাবে না, আপোষ করতে হবে। আমি জানি এই স্যারকে নাকচ করলে আমার পরীক্ষা ফেল, এ পরও বলে দিয়েছি লস কিছুই হয় নাই, আমি আমার জায়গাতেই আছি, তকদিরে যা ঠিক তাই হয়েছে আমার জন্য। কিন্তু উনি করলেনটা কি, সারা জীবন তবলিক করছে, বলি বাপরে বাপ, একবার চিল্লার নাম করলে পাগল হয়ে যায়, আকিদা দুরস্ত করে না। আমি আকিদা যে দুর্বল হয়ে যায়, জান্নাত শেষ, কোন অবস্থায় আপোষ নাই। ওমর ফারুকের ছেলে যেমন করে নেই, আপনিও করবেন না। মৌলিকভাবে একটা কথা বিশ্বাস রাখুন, আপনি ইসলামকে বিজয়ী করতে গেলে আপনাকে হয় বাতিলের সঙ্গে আপোষ করতে হবে, বাতিলের সঙ্গে আপোষ করলেও বাঁচা যাবে, কিন্তু এই বাঁচাটা আসলে বাঁচানো, এটা হলে মরণ। দুই নম্বর হল, আপনি বাতিল ছেড়ে দিয়ে হক কবুল করলেন, আপনি আজকে রমাদান করলেন, আমিন বললেন, মাশাআল্লাহ পাক্কা হালিস হয়ে গেলেন, ধারণা এই। কিন্তু বাতিলের হামলার বিরুদ্ধে আপনি কোনো কথা বলেন না, ভীত কাপুরুষ আপনি। যাক আমি না হলে উনি বলুক, এক জায়গায় দেখুন 10,000 লোক বসে আছে, একটা অন্যায় কথা চলছে, একটা অন্যায় কাজ চলছে, বাজারে একজনকে পিটাচ্ছে, আপনি কিচ্ছু বলছেন না। বাতিলের বিরুদ্ধে আপনি কোন প্রতিবাদ নাই, চুপচাপ বসে আছেন। বাতিলের হামলাকে এই চুপু চুপে মুখ বুঝে সহ্য করা, এটা ওইরকম বাঁচা যেমন মানুষ তিলে তিলে বেঁচে থাকে, একটা প্যারালাইসিস রোগী সেও তো বেঁচে থাকে, তাই না, বিছানায় পড়ে থাকে না, ওই বাঁচা আর না বাঁচা সমানই কথা। ওইরকম তিলে তিলে বেঁচে থাকা, বাতিলের হামলার সামনে মুখ বুঝে থাকা মানে ওই প্যারালাইসিস রোগীর মতো তিলে তিলে বেঁচে থাকা সমান। ওই হকপন্থী দিয়ে কোনো কাজ হবে না। আর তিন নম্বর পথ হল, আপনি বাতিলের মোকাবেলা করে হককে বিজয়ী করার পথ সুগম করবেন। এই তৃতীয় পথটি হল জান্নাত পাওয়ার রাস্তা। এই রাস্তায় বড় কঠিন সংকুল রাস্তা, এই রাস্তায় আপনাকে টিকে থাকতে পারলেই জান্নাত আপনাকে অপেক্ষা করছে। আহলে হাদিস আন্দোলন চিরদিন এই রাস্তার অনুসারী, উপমহাদেশ তার বাস্তব সাক্ষী, সারা পৃথিবীতে যেখানে যেখানে আহলে হাদিস আন্দোলন চলছে সর্বত্র এই আকীদা নিয়েই তারা কাজ করে। শিরক বেদাত শুধু নয়, আধুনিক জাহিলিয়াতের যাবতীয় হামলাকে প্রতিরোধ করে তারা এগিয়ে চলার চেষ্টা করে। কোন অবস্থায় কোরআন এবং সহিহ হাদিসের এই নভ্রান্ত সত্যের সঙ্গে কোন বাতিলের মিশ্রণ তারা কোশ্চেন করে বরদাস্ত করে না। যদি আমরা জান্নাত চাই তাহলে আমাদেরকে অবশ্যই এইখানে আসতে হবে, এর বাইরে কোন রাস্তা নেই। আল্লাহ বলছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি ও রসুলকে পাঠিয়েছি সুপথ দিয়ে, হেদায়েতের রাস্তা দিয়ে, ও দ্বীনুল হককে সত্য দ্বীন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, পৃথিবীতে প্রচলিত যাবতীয় বিধানের উপরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করে হলো তার দায়িত্ব। ওকাফা বিল্লাহি শাহীদা, আর যারা এই দিন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে কি করতে হবে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে জান দিয়ে এই রাস্তায় জিহাদ করবে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। যদি প্রচেষ্টা না চালিয়ে খালি ঘরে বসে তসবিহ পড়ে যাচ্ছে লাদে ঘুরি ঘুরি বেড়াই, জিন্দগিতে এটা প্রতিষ্ঠা হবে না। প্রতিষ্ঠার জন্য আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, মেন্টাল প্রচেষ্টা, জ্ঞানী মানুষ যারা আছি লেখনীর মাধ্যমে, বক্তা মানুষ যারা আছেন বক্তৃতার মাধ্যমে, সংগঠক যারা আছেন সংগঠনের মাধ্যমে, মানুষকে ঐক্যবদ্ধ করে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। ইনশাআল্লাহ একদিন বাতিল পরাস্ত হতেই হবে, বাতিল কখনোই বিজয় লাভ করে না, এটা আল্লাহর ওয়াদা। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হয়তো ভাবছেন আমি মরে যাওয়াতে বিজয় দেখতে পাবো না। শুনে রাখেন, হজরতে প্রথম শহীদকে ইসলাম ইতিহাসের মহিলা সুমাইয়া, না সুমাইয়া কি জানতো যে আমার এই মৃত্যু পরে আবার এই মক্কায় আল্লাহ নবী বিজয়ীর বেশে আসবেন? কোনদিন জানতেন না। ইয়াসির এবং তার বাপ আরাফা, ইয়াসির কখনো জানতেন না, আম্মার তার ছেলে সেও কখনো জানতেন না। সাইয়দুস সোহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওহদের ময়দানে 31 জনকে হত্যা করেছেন তিনি, এর পরেও তিনি শহীদ হয়ে গেলেন, তিনি কখনোই জানতেন না আগামীতে আমার বিজয় আসবে। তিনি বিজয়ের উদ্দেশ্য তো লড়াই করেন নাই, তিনি ইসলামের স্বার্থে লড়াই করেছেন, তিনি জানতেন না যে আমার মৃত্যু পরে একমিশ ঘটে যাবে, পরবর্তীকালে আল্লাহ রসুল বিজয়ীর বেশে মক্কা আসবেন, কারোর কল্পনা তো ছিল না। অতএব আপনাকে আমাকে শুধুমাত্র জান্নাতের স্বার্থে কাজ করতে হবে, দুনিয়া কিছু পাওয়ার স্বার্থে কাজ করা যাবে না, আগে আকীদা ঠিক করে নিতে হবে। স্রেফ জান্নাতের স্বার্থে, স্রেফ মরণে গিয়ে মৃত্যুর পরে কবরে গিয়ে শান্তি পাওয়ার স্বার্থে আমাকে আপনাকে কাজ করে যেতে হবে।